তোমরা বাবি শিখারি মো বৃষাঙ চবকে তোমরা বরি তোমরা বাবি শিখারি মো বৃষাঙ চবকে তোমরা বরি থেরে আরু পাজি মো তোমরা বকে না লাজি মো থেরে আরু পাজি মো তোমরা বকে না লাজি মামালি সঙ্গ মোলা থেমে কইলে লছিনা দরজে লাগেনে কই মামালি সঙ্গ মোলা থেমে কইলে লছিনা দরজে লাগেনে সাজি বইকি খাদাজি খাদাজি মেনে তোমদাজি সাজাজি বইকি খাদাজি খাদাজি মেনে তোমদাজি তোমছে না বলা গোলামি ছাড়ছে মালা বেজান রে তোমছে না বলা গোলামি ছাড়ছে মালা বেজান রিন্দে 정오 강하나 야시로다 입지 머루 번하니 답정오 강하나 야시로다 입지 머루 번하니 대말라 강하나 못하나다 주지 머자 바라니 대말라 강하나